والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ আমাদেরকে এই জায়গায় আলোচনা পেশ করার এবং শোনার তৌফিক দিলেন, তাই আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একটু পূর্বে এখানে এই হলটা পরিপূর্ণ ছিল, আপনারা হয়তো দেখেছেন। যদি আজকে এই দর্শ না থাকতো ওরা আসতো না, আল্লাহ সুযোগ করে দিলেন, আমরা আসলাম, উপস্থিত হলাম, আলোচনা করলাম, সবাই খুশি হয়ে গেছে। আপনারা এসছেন, আপনারাও খুশি, আলহামদুলিল্লাহ। সবাই তো আর সমান হবে না, সবার মেধা শক্তি সমান না, তাই সবাই যে যে অবস্থায় আছে ওই অবস্থায় আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরো আমরা আল্লাহর প্রশংসা বর্ণনা করছি যে রব্বুল আলামিন আমাদের সামনে রমজান নিয়ে আসছেন। জানি না রমজান পাবো কিনা, এখনো নিশ্চিত না, কিন্তু আশা ইনশাআল্লাহ রমজান পাব। রমজান মাস আসলে মুমিনিন বান্দাগণ তারা খুশি হন, যাদের মধ্যে কপটতা আছে ওরা নারাজ হন, আর যারা নেক বান্দা ওরা খুশি। ইবাদতের মাস, রহমতের মাস, এমন মাস যে মাসে রব্বুল আলামিন জান্নাত তার সাইমিন বান্দাদের জন্য খুলে দেন, দরওয়াজা জান্নাতের দরজা খুলে দেন। তাই সামনে আমাদের একটা হাদিস, যে হাদিসটি নাসাই বাইহাকি বর্ণনা করেছেন, শেখ নাসিরুদ্দিন আলবানী সহি সাব্যস্ত করেছেন, আত তারগীব ওয়া তারহীবের 1435 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাকুম শাহরু রমাদান শাহরুন মুবারক ফরাদাল্লাহু আলাইকুম সিয়ামা, তোমাদের কাছে এসেছে রমজান মাস, বরকতপূর্ণ মাস, আল্লাহ এই মাসে তোমাদের উপর সিয়াম ফরজ করেছেন, আলহামদুলিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম ফরজ করা হয়েছিল, কেন? যেন তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, মানুষ সিয়াম রাখলে মুত্তাকি হয়, কারণ একমাত্র আল্লাহর ভয়ে তার মনের চাহিদা সে বাদ দিয়েছে, একমাত্র আল্লাহর ভয়ে খাবার বাদ দিয়েছে, আল্লাহর ভয়ে, হ্যাঁ পানিও বাদ দিয়েছে, আল্লাহর ভয়ে, আরো যেসব কাজ করলে রোজা নষ্ট হয়, সিয়াম নষ্ট হয়, ওগুলো বাদ দিয়েছে একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। তো সে কেউ যদি এরকম সিয়াম পালন করতে পারে আল্লাহর ভয়ে, সে কি হবে? মুত্তাকি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান মাসের কদর বুঝে রমজান মাসের সিয়াম ইবাদত সম্পাদন করার তৌফিক দান করে। রমজান মাস হলে শাহরুল ইবাদত বোঝা দরকার, কারণ রমজান মাস আর অন্য মাসে কিছু বেশ কম হবেই, তাই এখানে এই মাসে কিয়ামও আছে, সিয়ামও আছে। আবার বেশিরভাগ মানুষ আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি এই মাসে নামাজও পাঁচ ওয়াক্ত পড়ে, সিয়ামও রাখে, অনেক মুসলমান আলহামদুলিল্লাহ এই মাসে যাকাতও প্রদান করে। তাই যাদের উপর যাকাত ফরজ, আপনারা যাকাত আদায় করবেন, তার মানা করবেন না, বলবেন না আমি এখনো তো হালে কি দা বলবেন না, ভিন্ন ভিন্ন নাই, যাকাত নিয়মতান্ত্রিক আদায় করতে হয়, করতে হবে, সিয়াম নিয়মতান্ত্রিক আদায় করতে হবে। তো যারা সিয়াম পালন করবে ওরা কি হবে? মুত্তাকি হবে, পরহেজগার হবে, আল্লাহর নেক বান্দা হবে। আর যারা মুত্তাকি হয়ে যায় ওদের ঠিকানা কোথায় হবে? জান্নাত। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে কি বলেছেন, রমজান মাসের সিয়াম বা রমজান মাস সম্পর্কে, তুফতাহু ফীহি আবওয়াবুস সামা তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম ওয়া তুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, এই মাসে আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়, এই মাসে অন্য ফর্মে আসছে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, অন্য ফর্মে আসছে এই মাসে রহমতের দরজাগুলি খুলে দেওয়া হয়। আল্লাহুম্মা লাকাল হামদ, আল্লাহুম্মা লাকাল হামদ। এটা হচ্ছে আমাদের জন্য সুযোগ সামনের মাস, সামনের রমজান মাস। এছাড়া রমজান মাসে যারা সৌদিতে আছেন, নেবেন না, আরব কান্ট্রিগুলিতে, বিশেষ করে সৌদিতে আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ ডিউটি অপেক্ষা কম হয়। ইচ্ছে করলে যে কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, সিয়াম পালন করতে পারে, কামাইও হয়, দুনিয়াও হয়, আখেরাত হয়, জায়গায় জায়গায় কি সুন্দর। এ মাসও ইফতারের ব্যবস্থা আছে আমাদের সেন্টারে, সেহরির ব্যবস্থা থাকবে, সেহরির সময় দর্শ মজুদ, ইফতারের সময় দর্শ মজুদ, হালাকাতুল কোরআন যেগুলো আছে ওগুলো সাধারণত যে যেভাবে পাবে চালু রাখার চেষ্টা করবে। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ তারাই যারা কোরআন শিখে আর অপরকে শিখায়। হালাকাতুল কোরআন যত সাধ্য বন্ধ করবে না, একজন দুইজন তিনজন পর্যন্ত তবু আলহামদুলিল্লাহ। এই মাস হচ্ছে কোরআনের মাস, শাহরুল রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল-কুরআন, রমাদানের মাস, রমাদানের মাস ওই মাস যে মাসে কোরআন নাজিল করা নাজিল হয়েছে, আল্লাহ নাজিল করেছেন। তাই এই মাসের কদর, সুযোগ বুঝে কোরআন তিলাওয়াত করি, সময় বের করি, তাহাজ্জুদ তারাবির সালাত পড়ি, তারাবির সালাত যেন মিস না হয় সবাই চেষ্টা করুন, আল্লাহ তৌফিক দান করুন। বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুফতাহু ফীহা আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়, শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। সুবহানাল্লাহ, আজ এখন আমাদের জন্যই আবার এই হাদিস, লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর, এই মাসে একটি রাত আছে যে রাত হাজার মাস থেকে উত্তম। আমরা ওইটা জানি, ওইটা কোন মাস? লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যে এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত থাকলো সে সম্পূর্ণরূপে বঞ্চিত। আপনি যদি সিয়াম পালন না করেন, আপনি যদি কিয়াম না করেন, একটা কথা বললেন, অথবা আল্লাহ নাফরমানি করেন রমজান মাসে, কেউ কেউ আল্লাহ নাফরমানি করে রমজান মাসে, আমাদের খেয়ালত করে রমজান মাসে জাকাতের উপযোগী না, কিন্তু জাকাত খায় আছে কিনা রমজান মাসে, অন্যের কাছ থেকে পয়সা নিয়ে প্রতিষ্ঠানের নাম নিয়ে পয়সা নিল কিন্তু আত্মসাৎ করল, আস্তাগফিরুল্লাহ, সামনে হয়ে যাচ্ছে, কোন গুরু আছে এরকম পাওয়া যায়, বদলি হয় একজন দুইজন তিনজন চারজন থেকে বদলি হয়, পরে কয়জন থেকে করবো বলুন তো? হাসবুল্লাহ, আমি এত খেয়াল কিনা, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খবরদার যারা এরকম করবে ওরা কি লাইলাতুল কদর ফজিলত পাবে, রমজান মাসের ফজিলত পাবে? অন্য রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা লাইলা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিলাতিশ শায়াতিন ওয়া রাদাতুল জিন্ন, রমজান মাসের প্রথম রাতে শয়তানদেরকে বেঁধে দেওয়া হয়, বড় বড় শয়তান যারা ওদেরকে বেঁধে দেওয়া হয়, জাহান্নামের দরজা গুলি বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, আর জাহান্নামের দরজা খোলা হয় না, বুঝা গেল কোন সময়? সারা মাস জাহান্নামের দরজা গুলি বন্ধ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, কাদের সমানার্থে? যারা রমজানের কদর করবে, সিয়াম আদায় করবে, আল্লাহর বিধিবিধান নিয়মতান্ত্রিক আদায় করে চলবে, হারাম থেকে বাঁচবে, হালালের উপর চলবে, ওয়াজিব কাজ সম্পাদন করবে, পাঁচ ওয়াক্ত সালাত নিয়মতান্ত্রিক আদায় করবে, বুঝতে পারছেন, কিয়াম করবে, তারাবি পড়বে, বিতর সালাত আদায় করবে, সুনন সালাত আদায় করবে, যার পজিশন যত বেশি সে তত বেশি নওয়াফিল আদায় করবে, জাহান্নামের দরজা আল্লাহ নেক বান্দাদের জন্য আল্লাহ পাক বন্ধ করে দেন রমজান মাসে। সুবহানাল্লাহ, আর কোন দরজা খুলেন? জান্নাতের দরজা, সহি না? এই রায়াত এসছে, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব, জান্নাতের দরজা গুলি খুলে দেওয়া হয়, দরজা বন্ধ করা হয় না, সারা মাস মুক্ত থাকে, উন্মুক্ত খোলা থাকে। আপনি সিয়াম পালন করেন, আল্লাহর ঈদ পালন করেন, তো ইয়া আল্লাহ কেউ যদি এই মাসে যদি মারা যায় রোজা অবস্থায়, وللله عتقاء من النار وذلك كل ليله. الله আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেন, ঘোষণাকারী ঘোষণা দেন, ইয়া বাগি আল খাইর আকব, হে সত্যের অনুসন্ধানী, সত্যের অনুসন্ধানকারী, হকের পথে তুমি চলছো, তুমি আরো এগিয়ে এসো, হে কল্যাণের অনুসারী, কল্যাণের অনুসন্ধান করো, তুমি তুমি আরো এগিয়ে এসো। মানে যে নেক কাজ করে সারা বছর রমজান মাসে আরো বেশি করে, ঠিক কিনা? আল্লাহ তার খুশি লাগে সামনে রমজান, তাই তুমি আরো এগিয়ে যাও, আল্লাহর দিকে আরো তুমি অগ্রসর হও। আর ওয়া বাগিয়াশ শাররি আকসির, বাগিয়াশ শার মানে যে অকল্যাণ কামি, যে অকল্যাণের পথে চলে, আল্লাহ না আফরমানি করেছে করছে, তুমি থেমে যাও, আফসির মানে থেমে যাও, তুমি থেমে আল্লাহর দিকে রুজু করো, তওবার মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হও। একজন ফেরেশতা বলেন সুবহানাল্লাহ, তো আমাদেরকে সেদিকে খেয়াল রাখা দরকার, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি, বিশেষ করে রমজান মাসে কেউ যদি জাহান্নাম থেকে নাজাত না পায় তাহলে তার মতো হতে পারে, আর কে হতে পারে? এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, আল্লাহ কিছু সংখ্যক বান্দা রয়েছেন যাদেরকে আল্লাহ পাক এই রমজান মাসে জাহান্নাম থেকে নাজাত দেন। আবার বলছেন কি, ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেকটি রাতে, প্রতি রাতে। এই সামনে আমি আর এ বিষয়ে আলোচনা করছি, সামনে তো আরো দর্শ আছে ইনশাআল্লাহ তাআলা, কালকে জুম্মার পরে এখানে দর্শ থাকবে, আমরা সবাই চেষ্টা করবো রমজানের জন্য কদর করি, আল্লাহর নাফরমানি থেকে বাঁচি, আল্লাহর নির্দেশ যেন পালন করি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।